এসে হীরক দেশে দেখে হীরের চমক এত খাতির পেয়ে দেখে রাজার জমক মোদের মন ভরে গেছে খুশিতে মোদের মন ভরে গেছে খুশিতে মোরা সেই কথা জানাই এসে হীরক দেশে দেখে হীরের চমক এত খাতির পেয়ে দেখে রাজার জমক মোদের মন ভরে গেছে খুশিতে মোরা সেই কথা জানাই রাজা এতই রসিক রাজা এতই দরাজ রাজা এতই মিশুক এত চিকন মেজাজ মোদের প্রাণ ভরে গেছে তাই মোরা সেই কথা জানাই রাজা এতই রসিক রাজা এতই দরাজ রাজা এতই মিশুক এত চিকন মেজাজ মোদের প্রাণ ভরে গেছে তাই মোরা সেই কথা জানাই বলো হীরক রাজার জয় বলো হীরক রাজার জয় বলো এমন রাজা কজন রাজা হয় বলো এমন রাজা কজন রাজা হয় কত দেশে দেশে ঘুরে শেষে মন বলে হীরকে দেশে কত দেশে দেশে ঘুরে শেষে মন বলে হীরকে দেশে এমন রাজা কোন দেশে নাই বলে এমন রাজা কোন দেশে নাই মোরা সেই কথা জানাই মোদের গানে মোদের গানে গানে সেই কথা জানায়।